مهربيان فإذا أحدهما مربي حيث لا يجوز فيهما وإن بين ثمن كل واحد منهما لأنه جعل القبول في المربي شرطا للعقد وفي الهربي وهو شرط فاسد ولا قبول يشترط في المعدوم فافترقا ولا اشترى صواب واحد على أنه একবার একটা কাপড়ের গাইড কিনছি, বলা হয়েছে যে গাইডের মধ্যে দশটা কাপড় আছে, আর এই দশটা কাপড় দশ টাকার বিনিময়ে গাইড খোলা হয়েছে, খোলা হওয়ার পর কাপড় পাওয়া গেছে নয়টা অথবা কাপড় পাওয়া গেছে এগারোটা, উভয় সুরতের মধ্যে কম পাওয়া যাক বেশি পাওয়া যাক, উভয় সুরতের মধ্যে ফাসিদ, যদি কম হয় তাহলে সামান মজুল হওয়ার কারণে ফাসিদ, আর যদি বেশি হয় তাহলে মুবি মজুল হওয়ার কারণে ফাসিদ। এটা তো গেল যে সুরতে মাসালা যে কাপড় যদি কইছে যে দশটা একটা গাইড কাপড় দশটা কাপড় আছে, দশটা গাই বেসলাম নয়টা পাওয়া গেছে দশটা এগারোটা পাওয়া গেছে, উভয় সুরতের মধ্যে বাইফাস। আর দ্বিতীয় সুরত হল যে বলতেছে যে এখানে দশটা কাপড় আছে গাইডের মধ্যে, প্রত্যেকটার দাম এক টাকা করে দশ টাকা, এরপরে একটা কম পাওয়া গেছে বা একটা বেশি পাওয়া গেছে, যদি কম পাওয়া যায় তাহলে বা জায়েজ, আর যদি বেশি পাওয়া যায় তাহলে বা ফাসিদ। এই দুইটা সুরত আছে, প্রথম সুরত আবার যে কাপড়ের গাইডের মধ্যে দশটা কাপড় আছে দশ টাকায় বিক্রি হচ্ছে, খোলার পরে নয়টা পাওয়া গেছে এগারোটা পাওয়া গেছে, তাহলে উভয় সুরতে বাই এই গাইটের মধ্যে দশ টাকা পড়েছে, প্রতিটা কাপড় এক টাকা করে দশ টাকায় বিক্রি করে, খোলার পরে নয়টা বা এগারোটা পাওয়া গেছে, নয়টার সুরতে বাই যায় এগারোটার সুরতে বাই। কেউ কেউ ওই কথা বলছেন যে এই যে দ্বিতীয় যে সুরত বললাম যে দশ টাকা পরে গাইডের মধ্যে আছে এক টাকা করে দশ টাকায় নয়টার সুরতে জায়েজ কইছে, ইমাম আবু হানিফার একটা মাসলা কেউ কেউ বলছেন যে নয়টার সুরতের মধ্যে বাইফা আছে, কিন্তু যারা এই কথা ইমাম আবু হানিফার দিকে নিষ্পত করে বলছেন তাদের এই কোনটা সহি না, আর আসলে মূলত তারা কি আজ করছে ইমাম আবু হানিফার আরেকটা মাসলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে একটা মাসালা আছে যে এক বেড়ায় দুইটা কাপড় বিচ্ছে, বলছে যে এই দুইটা কাপড় হারবি সিরাজগঞ্জের সাথে, দুইটা কাপড় হারবি একটা জায়গার না হিরাত, হিরাতের দিকে নিশ্চিত করে বলা হয়েছে হারবি সিরাজগঞ্জ টাঙ্গাইলি, খোলার পরে একটা জায়গা গেছে হারবি আছে আরেকটা মারবি, মারবি আরেকটা জায়গার না একটা টাঙ্গাই লইছে, একটা সিরাজ গুঞ্জে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই মাসালার মধ্যে বলছেন যে মারবিকে হারবি বইলে মারবির শর্ত চাপায় দেওয়া হয়েছে, এই জন্য এই জায়গার মধ্যে বাইক হাসে। যেহেতু এই জায়গার মধ্যে বাইক হাস দিয়েছে, এই জন্য ওনারা কিয়াস করছেন যে এই জায়গার মধ্যে খুলে বাই হাসে। ওয়ালাউ ইস্তারা ইদলান আলা আন্নাহু আশারাতা আসওয়াবি ফাইযা হুয়া তিসআতুন আও আহাদা আশার ফাসাদাল বাইউ লিল জিহাদ লি জিহালাতিল মুবিহি ওয়া বিসসামান। ওয়ালাউ ইস্তারা ইদলান আগার খরিদে কুই শখস গঠিরি কাপড়াকে আলা আন্নাহু আশারাতা সোয়াবি ইস শর্ত পর কেস মে দশ কাপড়া হ্যায় ফাইযা হুয়া তিসআতুন দশ টাকা নিচ্ছে ফাইযা হুয়া তিসআতুন খুলনে কে বাদ দেখা গিয়া কে কাপড়া নো হ্যায় আও আহাদ আশারা ইয়া তো কাপড়া গিয়ারা ফাসাদ আল বাইউ বাই ফাসিদ হয়ে যায়গা দুনো সুরত মে লিজিহালাতিল মুবি আবিসসাম মুবি ইয়া তো সামান মজুল মুবি মজুল কেমন হলো মুবি মজুল হচ্ছে যে এখানে গাটির মধ্যে কয়টা কাপড় আছে দশ টাকা এখন খোলার পরে কয়টা পাওয়া গেছে এগারোটা পাওয়া খোলার পরে কয়টা পাওয়া গেছে এগারোটা এখন যখন এগারোটা কাপড় পাওয়া গেছে তাই একটা কাপড় তো বাইরের কারণ বেচছে কয়টা দশটা একটা কাপড় বায়ের না বায় কোন কাপড় বায়ে কাপড় এটা এরকম কাপড় না সব একই সাইজের গুণালু একই কোয়ালিটির একই মান সম্পন্ন এরকম না গাইটের মধ্যে কাপড় আসে যেগুলি ওই মনে করেন যে বিদেশি শীতের কাপড় হয় না শীতের কাপড়ের গাইট যদি খুলে গাইটের মধ্যে এক ধরনের কাপড় থাকে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের এটার ভিতরে থাকে গাইডের মধ্যে আছে একশো পিস বাস একশো পিসের মধ্যে ভালোও করতে পারে খারাপও করতে পারে এরকম এই গাইডটা এই ধরনের গাইড আর একটা হলো যে সব দিই দশটা লুঙ্গি রোহিতপুরি এক রকম সব দিই এক কোয়ালিটি এই দিন ওই কাপড় যেটার মধ্যে কোয়ালিটির মধ্যে কি আছে বেশ কম এখন যদি বেশি সুরত হয়ে যায় তাহলে মুভি মাঝুল মুভি কেমনে মাঝুল হইল যে দশটার উপরে বাইর হয়েছে ওখানে একটা বেশি হয়ে গেছে মানে একটা বেশি কুন্ডারে বাদ বায়ে চাইবে যেটা বেশি দামের এটা রাখিয়ে দেবার লাগে আর মুস্তারি চাইবে যেটা বেশি দামের এটা নিয়ে যাবার লাগে বায়ে চাইবে যেটা কম দামের এটা দিবার লাগে মুস্তারি চাইবে যেটা কম দামের এটা রাখিয়ে দিবার লাগে মানে কম দামেরটা দিয়া দিবার লাগে এই যে মুতলিলাল মুনাজা হয়েছে এখানে জাকিদ রদ্দি ঔসাদ সব ধরনের কাপড় আছে কুন্ডা রাখবে কুন্ডা বাদ দিবে এটা মুবি মজুল এখন যদি জাকিদটা দেন তাহলে বায়াতে রাজি না আর যদি রদ্দিটা দেন তাহলে মুস্তারিয়াতে রাজি না এই যে জগরা মুজিলার মোনাজা হইতেছে মুবি মজুল হওয়ার কারণে মুবি এখানে যে হালত যেহেতু মুবি মজুল হলে বাইকি হয়ে যায় পাশে হয়ে যায় এই কারণে এই জায়গার মধ্যে বাইক আসে সামান মজুল নয়টা যদি হয় তাহলে এই গাইডটা দশ টাকা পরের গাইড দশ টাকা দেখেছি দশ দশ দশ দশ দশ কাপড়ের গাইড দশ টাকা কিনছে এখন এক কম পাওয়া গেছে একটা কয়টা হচ্ছে নয়টা নয়টার মধ্যে এখন একটা নাই একটা নাই এখন যেহেতু প্রত্যেকটার দাম নির্ধারণ করা হয় নাই তাহলে মুস্তারি করবো যেটা নাই এটা তো ভালো কোয়ালিটিটা যেটা আছে এখানে ভালো কোয়ালিটি ওইটার দাম ধরবে আর বাইরে চাইব যে না খারাপ কোয়ালিটির যারা আছে এটার দাম 10 টাকা। এই যে না বায়ে চাইব ভালো কোয়ালিটির দাম 10 টাকা, আর মুস্তাহি চাইব খারাপ কোয়ালিটির দামে। এই যে কোয়ালিটির দাম কম বেশি, কারণ উত্তমটা দিবে না অধমটা দিবে না মাধ্যমটা দিবে, যে সামান এটার এই যে একটা এটার মধ্যে সামান পেয়েছে বজল হয়েছে, যে উন্নত মানের দামে না কম দামে না বেশি দামে। যদি মূল্য কাটতে হয় মানে 1 টাকা কি কাটবে সমান সমান না, করবো যে যে এটার দাম 8 আনা তাহলে 8 আনা কাটো ওইটার থেকে, আবার হ্যাঁ করবো যে এটার দাম 1.5 টাকা 1.5 টাকা কাটো তাহলে এখানে সামান মজুল হয়ে গেল। তাহলে যে হালত যদি মুভি এবং সামানের মধ্যে আসে বাকি হয়ে যায় গাছ হয়ে যায়। অতএব এইখানে উভয় সুরতের মধ্যে যে হালত পাওয়া যাইতেছে, এক সুরতের মধ্যে মুভির মধ্যে যে হালত, আর এক সুরতের মধ্যে সামানের মধ্যে যে হালত, আর মুভি এবং সামান যে কোনো একটার মধ্যে যদি যে হালত থাকে তাহলে ওই বাইকি হয়ে যায়। এ আমানুল্লাহ খারো খারো খারো কেন দোষ টান দে জোরে টান, আমার আমানুল্লাহ কেন দে টান দে, তো দেখি কেমন জ্বর খার তোর কেন টান দিচ্ছে, তুই দেখেছে তার তোর শরীরের মধ্যে শক্তি নাই খাস না, দে যা জোরে টান দে, ولو اشترى عدلا على انه 10 اصواب فاذا هو 9 او 11 فسد البيع لجهالة المبيع ابيس ولو بين لكل صوب ثمنا انه 10 تاكا পড়ছে গাইডের মধ্যে 10 টাকায় প্রত্যেকটা 1 টাকা করে ولو بين لكل صوب ثمنا جاز في فصل النقصان بقدره والله الكيا ولم يجوز الزيادة لجهالة العشرة المبيعة ولو بجن لكل ثوب ثمنا كله গাইডের মধ্যে 10 টাকা পড়ছে প্রত্যেকটা 1 টাকা করে 10 টাকায় তোমার কাছে আমি কি করলাম বিক্রি করলাম, এরপরে খুলছে খোলার পরে 9টা পাবে বা 11টা পাবে যা যা ফি ফসলিন নুকসান, এখন যদি 9টা পাওয়া যায় কমের যে সুরত এই সুরতের মধ্যে বাকি আছে যায় বিকদরি যে পরিমাণে পাওয়া যাবে সামান মুবি এই পরিমাণে সামান দিয়া বাকি করবি নিয়া, তবে সে তো 10টা কিনছিল মুস্তারি কয়টা কিনছিল 10টা কিনছিল, হাজর তো তার কয়টা 10টা, একটা যদি কম হয় তাহলে তার কাম অতএব এই জায়গার মধ্যে তার খেয়াল ইচ্ছা করলে সে নিতেও পারে সবকায় তাপকির তাপরেখা এসে গেছে তাপরেখায় সবকার কারণে আমরা তার কি আর আমজন ইচ্ছা করলে সে এটা নিতেও পারে ইচ্ছা করলে না এগা রদ করে ওয়ালাও বাইকিয়া না নিকুল্লি সাউবি সানানান আগার বয়ান করে হর এক কাপড়া কা কিমত আলা হে যা জাতি ফসলি নুকসান, তো জিস সুরত মে কাপড়া কম হো উস সুরত মে বাই জায়েজ হ্যাঁ বিকদরি হি উসকে মেকদার কে উসকে মেকদার ওয়ালা হুল কিয়া আর মুস্তারি কে লিয়ে কিয়া হোগা কিয়ার ওয়ালা নিয়াজুস ফি জিয়াদা, তবে 11টা যদি বাই যান তাহলে বাই ফাসে কারণ বাই জায়েজ হবে কেন লি জিহালাতি আশারাতি যে যে 11টা হয়েছে না 11টা হয়েছে আর মুভি কুনতে বায়ে চাইব যে কম দামের বেশি দামের দ্বারা কিয়া কম দামেরটা দিয়ে, কারণ 10টা চুরি হচ্ছে মুস্তারি কাছে তাহলে মুস্তারি নিব কয়টা 10টা, তাহলে বায়ে রাখিয়ে দিতে হবে 1টা, অন বায়ে জাগিরদারে কি করছে চাইবে রাখতে চাইবে আর মুস্তারি রদ্দিদারে কি দিয়া দিতে চাইব, এই যে দুইজনের মধ্যে আনা জাগিয়াদ এবং রদ্দিদারে দুইজনের মধ্যে ঝগড়া শুরু আর ঝগড়া এটা বুঝছিলাম মনে আছে মুভি লাগবে না তার যেহেতু, অর্থাৎ এখানে মুভি কোনটা এটা মজুর হয়ে গেল, মুভি মজুর হয়ে গেল। আর মুভি যদি মজুর থাকে তাহলে বাইকি হয়ে যায়, হাতে ধরে যায় ওই কায়দা অনুযায়ী এখানে বাইকি হয়ে গেছে। দশটা যে দশটা বিকৃত হয়েছে দশটা যে মুভি এটা নির্ধারণ, যেহেতু বাইরে একটা দিবস এবং মুস্তারি আরেকটা দিবস তাহলে মূল মুভির মধ্যে কি হয়ে গেছে وإن بين ثمن كل واحد منهما لأنه جعل القبول في المربي شرطا للعقد في الحربي وهو شرط فاسد ولا قبول يشترط في المعدوم فاخترق ونرى بعض فكيت فكاية كرام جرى الماما بحاني برتك نسلت كرسن نقصان الفصول المزيد فكاپن نسلت قوم هوي তাহলে ওই সুরতের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই ফাসিদ হয়ে যাবো। ওনারা একটা মাসালা যারা জামি উসবিরের মধ্যে আসছে, এই জামি উসবিরের মাসালার উপরে কিয়াস করে ওনারা এই কথাটারেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে নিসবত করে আসছে। জামি উসবিরের মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তি এই কথা বইলা বেসে যে এই দুইটা কাপড় তোমার কাছে এক টাকা করে দুই টাকায় বেচতাছি, হারবি হার দিয়ে দুইটা কাপড়, সিরাজগঞ্জের দুইটা কাপড় তোমার কাছে এক টাকা এক টাকা দিলে কয় টাকায় বেচতেছি, দুই টাকা। তো মুস্তারি দুই টাকা দিয়া কাপড় নিয়ে খুললে যখন দেখছে তখন আর দেখে একটা মারবি হারবি নাই, একটা কি হয়ে গেছে মারবি, একটা টাঙ্গাইলে হয়ে গেছে সিরাজগঞ্জ, একটা সিরাজগঞ্জে আর একটা টাঙ্গাইলে। এখানে জামি সুগিরের মধ্যে বলছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই উভয়টার মধ্যে ফাস, ভাই উভয়টার মধ্যে ফাস, কারণ এখানে মাদুম ওয়াসফের শর্তকে মওজুদ সাব্যস্ত করিয়া, মওজুদ সাব্যস্ত করিয়া ভাইয়ের শর্ত হিসেবে আরোপ করা, মাদুম ওয়াসফের শর্তকে মওজুদ শর্ত সাব্যস্ত করিয়া মওজুদের মধ্যে এটা শর্ত কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে। এইখানে মাদুম অস্প মানে কি যেটা মারবি ছিল না এটা হারবি কয়, তো মাদুম অস্প হারবি তো দুইটা কাপড় না, একটা হইলো একটা হইলো হারবি, সে হারবির শর্ত লাগাইছে দুইটার মধ্যে, এখন আসলে কাপড় হইলো একটা কি মারবি, তাহলে মাদুমের শর্ত মওজুদের সাথে কি করা হয়েছে লাগানো হয়েছে, যে যে জিনিস নাই মওজুদের সাথে ওই জিনিসের শর্ত আরোপ করে যদি বাই করে তাহলে এটা শর্ত ফাসিদ, দেখি হয় শর্ত ফাসিদ। এই কারণে এই জায়গার মধ্যে মাদুম আসলে শর্ত আরোপ করিয়া মওজুদের সাথে, মওজুদের সাথে মাদুমের অস্ত্র শর্ত আরোপ করিয়া যেহেতু বিক্রি করা হয়েছে, আর এখানে মাদুমটা হারবি দুইটা বলা হয়েছিল দুইটা না হয়ে একটা মারবি হয়ে গেছে, তাহলে যেটা নাই ওইটার শর্ত যে হারবি আর মারবি কিন্তু তোমার কাছে বেস্তাছি কইতেছি আমি হারবি, কইতেছি আমি হারবি, তো হারবি হারবির সাথে মারবি দিয়ে বেস্তাছি না, আগুনের শর্তটা এটার মধ্যে মজুদের সাথে লাগাই। এই কারণে তো ওই জায়গার মধ্যে ওয়াসপ না পাওয়া যাওয়ার কারণে বাইটা ফাসেদ করে দিছেন ইমাম আবু হানিফা যে হারবি কইছিল সেই জায়গার মধ্যে হারবি না হয়ে হারবির ওয়াসফ না না হয়ে একটা মারবি হয়ে গেছে। এই জায়গার মধ্যে আসল কিন্তু মজুদ আছে, শুধু খালি ওয়াসফ হারবি বা মারবি এই যে ওয়াস কাপড়ের মধ্যে ওয়াসফ না থাকার কারণে ইমাম সাহেব ওই বাইরে কি করছে ফাসেদ করছে। আর এই জায়গার মধ্যে তো আসলই নাই, বলছে 10 টাকা পরে এখন পাওয়া যাইতেছে 9টা, তাহলে আসলই নাই আসল নাই। এই জায়গার মধ্যে বত্তরিকা ওলা ভাই কি হয়ে খুলনে কে বাদ দেখা গিয়া কি উনমে সে এক মারবি হাইসু লা ইয়াজুজু ফিহিমা এই দুইটার মধ্যে বাই কি হবে না জায়েজ হবে না। ওয়াইন বাইয়ানা সামানা কুল্লা ওয়াহিদ মিনহুমা যদিও নাকি এটাও এক টাকা এটাও এক টাকা এইভাবে উল্লেখ করে দাও বিক্রি করে লিয়ান্নাহু জালাল কুবুলা ফিল মারবি শর্তান লিল আকদি ফিল হারবি ওয়া হুয়া শর্তুন ফাস কয় মারবির মধ্যে আগদে ভাইয়ের এমন একটা শর্ত আরোপ করা হয়েছে লিয়ান্নাহু জালাল কুবুলা ফিল মারবি মারবিকে গ্রহণ করার জন্য আগদের মধ্যে এমন একটা শর্ত করা হয়েছে আগদের মধ্যে হারবি কোয়া শর্ত করা হয়েছে মারবিকে কবুল করার জন্য আগদের মাঝে হারবি কোয়া শর্ত করা হয়েছে অথচ এটার মধ্যে মারবি নাই ওহুয়া শর্ত আদমের শর্ত করা যেহেতু নাই তাহলে এটা কি লোক আদম আদমের শর্ত করা এটা শর্তে আছে ওয়া শর্তুন পাস ওয়ালা কবুলা ইস্তারতু ফিল মাদুম। আর এখানে এখন আমরা বলতেছি যে এই জায়গার মধ্যে যে ওয়াসফ নাই সেই ওয়াসফর শর্ত আরোপ করে বিক্রি আদমের শর্ত আরোপ করে বিক্রি করতেছে এই জন্য এটা। আর আমরা আগে যে মাসালা বললাম নুকসানের শর্ত নুকসানের শর্ত এখানে ওয়ালা কবুলা ইস্তারাতু ফিল মাদুম যে মাদুমের মধ্যে শর্ত আরোপ করার কবুল এই জায়গার মধ্যে নাই তার মানে হলো যে এই জায়গার মধ্যে আগের যে মাসালা এই আগের মাসালার মধ্যে এই এই আসল জায়গা জিনিস মাদুম এর শর্ত দিয়া বাই নেওয়ার জন্য যেহেতু করা হয়েছে এই জন্য এটা জায়েজ নেই শর্তে ফাঁসি। আর এইটার মধ্যে যেহেতু প্রত্যেকটার সামান আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটার সামান আলাদা আলাদা, যেহেতু আলাদা আলাদা উল্লেখ করছে, উল্লেখ করার কারণে এখানে মাদুমের শর্ত আরো করা হয়নি, কারণ সামান প্রত্যেকটা জানা আছে। যখন নয়টা হয়েছে নয়টার মাঝে এই কি হয়ে গেছে সামান চূড়ান্ত হয়েছে যে নয়টায় যেহেতু এক টাকা কইতে তাহলে নয় টাকা হয়েছে, তাহলে মাদুমের মধ্যে শর্ত আরোপ করা হইতেছে। যেহেতু মাদুমের মধ্যে শর্ত আরোপ করা হইতেছে না, অতএব বাই ওই জায়গার মধ্যে সই হবে, বাকি কি আর থাকবে। সুতরাং এই মাসালা আর ওই মাসালার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা পরিষ্কার, দুইটার পার্থক্য কি হয়ে গেল পরিষ্কার। ولا قبول يشترط في المعدوم اور معدوم کے اندر شرط نہیں کیا گیا قبول کا তার মানে হলো যে এই জায়গার মধ্যে নয়টা সুরতের কথা কইতেছে, যে নয়টা সুরতের মধ্যে এখানে মাদুম অর্থাৎ নাই যেটা ওইটা গ্রহণ করার শর্ত আরোপ করা হইতেছে না, কারণ প্রত্যেকটার মূল্য যেহেতু আলাদাভাবে আলাদাভাবে উল্লেখ আছে, অতএব নয়টার মূল্য নির্দিষ্ট হয়ে গেছে, অতএব নয়টার মালিকানা তার হবে। এখন যেহেতু তার দশটা দরকার, সে নিলে নিতে পারে না নিলে নিতে পারে, সেটা হলো তার খিয়ার আছে ওই জায়গায়। অতএব এই মাসআলা হারবি মারবির মাসআলা আর নয়টা দশটার মাসআলা, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য পরিষ্কার হয়ে গেল। ফাত্তারাকা সো দুনুমে ফরক জাহির হলো, দুনুমে ফরক।